শরীরের এই নিরাপত্তার ভেতর কোন দিকে চলেছে রূপালী পথের ছায়া? আমার শরীরে কোথাও কোনো হরিণ নেই, আর যতদূর যায় কাষ্ঠের মতন বাঁকা চাঁদ শেষ সোনালী হরিণ শস্য খেতে নিয়েছে যেন, তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে। শত শত মৃগীদার চোখের ঘুমের অন্ধকারের ভিতর நன்றி நன்றி.